قل استهزئوا إن الله مخرج ما تحذرون মুনাফিকরা ভয় করে তাহাদের সম্পর্কে এমন এক সুরা না অবতীর্ণ হয় যাহা উহাদের অন্তরের কথা ব্যক্ত করিয়া দিবে বলো বিদ্রুপ করিতে থাকো তোমরা যাহা ভয় করো আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিবেন قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون এবং তুমি উহাদেরকে প্রশ্ন করিলে উহারা নিশ্চয়ই বলিবে আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়া কৌতুক করিতেছিলাম বলো তোমরা কি আল্লাহ তাহার নিদর্শন ও তাহার রাসূলকে বিদ্রুপ করিতেছিলে لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين তোমরা দোষ স্খলনের চেষ্টা করিও না তোমরা তো ইমান আনার পর কুফরি করিয়াছ তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করিল অন্য দলকে শাস্তি দিব কারণ তাহারা অপরাধী আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يَأْمُرُونَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إن المنافقين هم الفاسقون منافق نار ও منافق নারী একে অপরের অনুরূপ উহারা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎ কর্ম নিষেধ করে উহারা হাত বদ্ধ করিয়া রাখে উহারা আল্লাহকে বিস্মৃত হইয়াছে ফলে তিনিও উহাদেরকে বিস্মৃত হইয়াছেন মুনাফিকেরা তো পাপাচারী وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم منافق نار منافق ناري او كافر كه الله প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের অগ্নির যেখানে উহারা স্থায়ী হইবে ইহাই উহাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ উহাদেরকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দ মিনকুম কুওয়াতান ওয়া আকসারা আমওয়ালান ওয়া আওলাদান فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো যাহারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক এবং উহারা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে তোমাদের ভাগ্যে যাহা ছিল তোমরাও তাহা ভোগ করিলে যেমন তোমাদের পূর্ববর্তীরা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে উহারা যেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত ছিল তোমরাও সেইরূপ আলাপ আলোচনায় লিপ্ত রহিয়াছ উহারাই তাহারা যাদের কর্ম দুনিয়া ও আখিরাতে ব্যর্থ এবং উহারাই ক্ষতিগ্রস্ত قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن